أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم دايماي برم دايلو اللار نامي قاف والقرآن المجيد قاف شبوت شماني تكور آنر بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب برم تهارا بشي بود كورجي উহাদের মধ্যে একজন সতর্ককারী আবির্ভূত হইয়াছে আর কাফিররা বলে ইহা তো এক আশ্চর্য ব্যাপার। আমাদের মৃত্যু হইলে এবং আমরা মৃত্তিকায় পরিণত হইলে আমরা কি পুনরুত্থিত হইব? সুদূর পরা হতো সেই প্রত্যাবর্তন। আমি তো জানি মৃত্তিকা ক্ষয় করে উহাদের কতটুকু এবং আমার নিকট আছে রক্ষিত কিতাব। বস্তুত উহাদের নিকট সত্য আসিবার পর উহারা তাহা প্রত্যাখ্যান করিয়াছে, ফলে উহারা সংশয়ে দোদুল্যমান। উহারা কি উহাদের উর্ধস্থিত আকাশের দিকে তাকাইয়া দেখে না আমি কিভাবে উহা নির্মাণ করিয়াছি ও উহাকে সুশোভিত করিয়াছি এবং উহাতে কোন ফাটলও নাই। আমি বিস্তৃত করিয়াছি ভূমিকে ও তাহাতে স্থাপন করিয়াছি পর্বতমালা এবং উহাতে উদ্গত করিয়াছি নয়ন প্রীতিকর সর্বপ্রকার উদ্ভিদ। আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশ স্বরূপ। আকাশ হইতে আমি বর্ষণ করি কল্যাণকর বৃষ্টি এবং তদ্বারা আমি সৃষ্টি করি উদ্যান ও পরিপক্ক শস্য রাজি। ও সমুন্নত খর্জুর বৃক্ষর যাহাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর। আমার বান্দাদের জীবিকা স্বরূপ বৃষ্টি দ্বারা আমি সঞ্জীবিত করি মৃত ভূমিকে, এইভাবে উত্থান ঘটিবে। ইহাদের পূর্ব সত্য প্রত্যাখ্যান করিয়াছিল নূহের সম্প্রদায়, রাস ও সামুদ সম্প্রদায়, আদ ফিরাউন ও লুত সম্প্রদায়, এবং আয়াকার অধিবাসী ও তুব্বা সম্প্রদায়, উহারা সকলেই রাসুলগণকে মিথ্যাবাদী বলিয়াছিল, ফলে উহাদের উপর আমার শাস্তি আপতিত হইয়াছে। আমি কি প্রথমবার সৃষ্টি করিয়াই ক্লান্ত হইয়া পড়িয়াছি? বস্তুত পুনঃ সৃষ্টির বিষয়ে উহারা সন্দেহে প্রতীত। আমি মানুষকে সৃষ্টি করিয়াছি এবং তাহার প্রবৃত্তি তাহাকে যে কুমন্ত্রণা দেয় তাহা আমি জানি। আমি তাহার গ্রীবাস্থিত ধমনী অপেক্ষাও নিকটতর। স্মরণ রাখিও, দুই গ্রহণকারী ফেরেশতা তাহার দক্ষিণে ও বামে বসিয়া তাহার কর্ম লিপিবদ্ধ করে। মানুষ যে কথাই উচ্চারণ করে তাহার জন্য তৎপর প্রহরী তাহার নিকটেই রহিয়াছে। মৃত্যু যন্ত্রণা সত্যিই আসিবে, ইহা হইতেই তোমরা অব্যাহতি চাহিয়া আসিয়াছ। আর সিংহায় ফুৎকার দেওয়া হইবে, উহাই শাস্তির দিন। সেদিন প্রত্যেক ব্যক্তি উপস্থিত হইবে, তাহার সঙ্গে থাকিবে চালক ও সাক্ষী। লাকাদ فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد. তুমি এই দিবস সম্বন্ধে উদাসীন ছিলে, এখন আমি তোমার সম্মুখ হইতে পর্দা উন্মোচন করিয়াছি, অদ্য তোমার দৃষ্টি প্রখর। তার সঙ্গী ফেরেশতা বলিবে, এই তো আমার নিকট আমলনামা প্রস্তুত, আদেশ করা হইবে তোমরা উভয়ে নিক্ষেপ করো জাহান্নামে প্রত্যেক উদ্ধত কাফিরকে, কল্যাণকর কাজে প্রবল বাধা দানকারী, সীমা লঙ্ঘনকারী ও সন্দেহ পোষণকারী, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য ইলাহ গ্রহণ করিত তাহাকে কঠিন শাস্তিতে নিক্ষেপ কর। তাহার সহচর শয়তান বলিবে, হে আমাদের প্রতিপালক, আমি তাহাকে অবাধ্য করি নাই, বস্তুত সেই ছিল ঘোর বিভ্রান্ত। আল্লাহ বলিবেন, আমার সমুখে বাক বিতণ্ডা করিও না, তোমাদেরকে আমি তো পূর্বেই সতর্ক করিয়াছি, আমার কথার রদ বদল হয় না এবং আমি আমার বান্দাদের প্রতি কোনো অবিচার করি না। সেই দিন আমি জাহান্নামকে জিজ্ঞাসা করিব, তুমি কি পূর্ণ হইয়া গিয়াছ? জাহান্নাম বলিবে, আরো আছে কি? আর জান্নাতকে নিকটস্থ করা হইবে মুত্তাকিদের, কোন দূরত্ব থাকিবে না। ইহারই প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হইয়াছিল প্রত্যেক আল্লাহ অভিমুখী হেফাজতকারীর জন্য। যারা না দেখিয়া দয়াময় আল্লাহকে ভয় করে এবং বিনীত চিত্তে উপস্থিত হয়, তাহাদেরকে বলা হইবে, শান্তির সঙ্গে তোমরা উহাতে প্রবেশ করো, উহা অনন্ত জীবনের দিন। এখানে তাহারা যাহা কামনা করিবে তাহাই পাইবে এবং আমার নিকট রয়েছে তাহারও অধিক। وكم أهلكنا قبلهم من قرن هم أشد منهم بطشا هم أشد منهم بطشا فنقبوا في البلاد هل من محيص. আমি তাহাদের পূর্বে আরো কত মানব গোষ্ঠীকে ধ্বংস করিয়াছি, যাহারা ছিল উহাদের অপেক্ষা শক্তিতে প্রবল, উহারা দেশে দেশে ঘুরিয়া বেড়াইত, উহাদের কোন পলায়ন স্থল রহিল কি? নিশ্চয়ই ইহাতে উপদেশ রয়েছে তাহার জন্য যাহার আছে অন্তঃকরণ অথবা যে শ্রবণ করে নিবিষ্ট চিত্তে। ولقد خلقنا السماوات والأرض وما بينهما في ستة أيام وما مسنا من لغوب. আমি আকাশ মণ্ডলীয় পৃথিবী এবং উহাদের অন্তর্বর্তী সমস্ত কিছু সৃষ্টি করিয়াছি ছয় দিনে, আমাকে কোন ক্লান্তি স্পর্শ করে নাই। فاصبر على ما يقولون وسبح بحمد ربك قبل طلوع الشمس وقبل الغروب. অতএব উহারা যাহা বলে তাহাতে তুমি ধৈর্য ধারণ করো এবং তোমার প্রতিপালকের সপ্রশংস পবিত্রতা ও মহিমা ঘোষণা করো সূর্যোদয়ের পূর্বে ও সূর্যাস্তের পূর্বে। তাহার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো রাত্রির একাংশে এবং সালাতের পরেও। শোনো, যেদিন এক ঘোষণাকারী নিকটবর্তী স্থান হইতে আহ্বান করিবে, যেদিন মানুষ অবশ্যই শুনিতে পাইবে মহানাদ, সেদিনই বাহির হইবার দিন। আমি জীবন দান করি, মৃত্যু ঘটাই এবং সকলের প্রত্যাবর্তন আমারই দিকে। যেদিন তাহাদের উপরস্থ জমিন বিদীর্ণ হইবে এবং মানুষ ত্রস্ত ব্যস্ত হইয়া ছুটাছুটি করিবে, এই সমবেত সমাবেশ করুন আমার জন্য সহজ। يقولون وما أنت عليهم بجبار فذكر بالقرآن من يخاف وعيد. উহারা যাহা বলে তাহা আমি জানি, তুমি উহাদের উপর জবরদস্তিকারী নও, সুতরাং যে আমার শাস্তিকে ভয় করে তাহাকে উপদেশ দান করো কুরআনের সাহায্যে।